দাওয়াতের মনহাজ আর তরিকা দায়ের কামিয়াবি হাসিল করি বললা তিন উসুল ঠিক রাখন জরুরি। এক নম্বর হল দে অনজরিয়া বা আকিদা বিশ্বাস জিয়ানোর মিকা হিবা দাওয়াতদের। দুই নম্বর দায়ের কওলাত দে ফেল হিবার দাওয়াতের মুয়াফেক থাকন। তিন নম্বর হল দে দাওয়াতের তরিকা মাঝে হিবাই হন আখলাক সাথে দাওয়াত পেশ করের। আম্বাফে তিনজন মশলা আপসত একখান আরেকখান লই মিল আছে খেলা বলি হলে নজরিয়া জিন্দি লইব ফিকিরাত দে আমলত তরিকা জিন্দি লইব কিরদারও ইন্দি লইব আর হিন রঙাত দে আসর ও দাওয়াতম মাঝে দেখা যাইব। কিন্তু কিছু জাগাতে আর উল্লাই উঠতে পারে যেন নাকি ফিকিরাত দে কিরদার ভালা কিন্তু দাওয়াতম মাঝে সখতে থাকে। তই দায়ের ফরস তখন আদায় হইব যখন এটেন্ডেন্সিস এফরাত দে তফরিত ইয়ানি বারাবারি দিয়ে সারাসারি তিফা কইব আর রসুল সাল্লাহ আলহি ওসাল্লামর সুন্নতর মুয়াফে কইব। ইন্দিল্লা যদিও এ দৈলে তখন দায় আল্লাহর হাসে কামিয়াব হইব। আল্লাহ তাআলা চাইলে তার দাওয়াত দুনিয়াত মুয়াসির বনিয়রে মুখাতাব কলত দিরত জাগা গড়ে লইব। ইয়ার উল্টা যদি দায় ইন্দিল্লা তরিকা এখতিয়ার করে জিন তার দাওয়াতর সাথে নমিলে তখন যদিও হিবা নিজের গুমানত হকত দাওয়াতদের মগর হিবা তরিকা সুন্নত মজিন নজরিয়া তার তরিকা সখতন আর আখলাক সাথে নজরিয়া বেশি সম্মানস ফায়দা পাইব। ইন্দিল্লা দাওয়াত মানুষ হলত্তি দূরে হটি জনজরিয়া বনে খন দাওয়াত নাকামই বললা বলি বস এদূরে কাফি কি বলি হলে দায় নিজে নিজর দাওয়াতল্লা বলি সরমজরিয়া বনন। যখন আল্লাহ তালা নিজের দায়রে দাওয়াতর জান্নাত দিবার হুকুম করে যেন নাকি আল্লাহ তালা এরশাদ ফরমাইয়ে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়ারাব্বাকা ফাকাব্বির ও হম্বল যা হইয়া উড় আর মানুষের জাহান্নামের উন্নতি হুঁশিয়ারি কর আর নিজর রবর বড়াই বয়ান কর। তখন ফুলের শুরুত নিজর কিরদার ফাঁক গরিবর নিজের আফজল আখলা কলা বানাইবর আর মুখালেফর দিলত তকলিফ দিবার বদলাত আল্লাহর খাতেরে খালে সবর গরিবর তালিম দে যেন নাকি ওয়াফিয়া বাকা ফতাহির ওয়ার রুজে জা ফাহজুর ওয়ালা তামনু তাস্তাকথির ওয়ালি রব্বিকা ফাসবির আর নিজর হরক কলরে ফাঁক গর নাফাকিতি দূরে থাক আর বেশি ফাইবার আশালয়রে এহসানি নগুজ্জ আর আল্লাহর ওয়াস্তে সবর গর। মুমিনল্লাহ নিজর হতাবত্রা ঠিক গরণ বেশি জরুরি কিয়ল্লা বলি হলে হতাবত্রা ঠিক গরণের জরিয়া দিলাদ দে আমল ঠিক হয়ে যাগই এখত আল্লাহ আল্লাহ তালা নিজর বন্ধলরে বেশি সুন্দর জুবান লয় হতা হইবার হুকুম গজ্জে আল্লাহ তালা ইরশাদ ফরমাই ওয়াকুল লিইবাদি ইয়াকুলু আল্লাতী হিয়া আহসান ইয়ানি তুমি আর বন্ধলরে কই দ কি বলে হলে তারা মানুষের সাথে কথা ভবিষ্যৎ জিয়ান বেশি সুন্দর ইয়ান হইব। আল্লাহ তাআলা মুমিন কলরে কথা ভবিষ্যৎ আদালত ইনসাফের সাথে হইবার হুকুম গজ্জে তাকে হতাম মাঝে হন কিসিমর জুলুম না থাকে। আল্লাহ তাআলা মুমিন কলরে হুকুম গজ্জে ওয়াইদা কুলতুম ফাআদিলু ইয়ানি যেত তোমারা কথা হইবা ইনসাফের সাথে হইবা এখত আল্লাহ আরা যেত কথা হইম ইনসাফের সাথে হইম এদিনের দায়ের সিফত ইন্দিল্লা গরি বয়ান করা গিয়ে কি বলে হইলে হিবা এ আয়লান করে খনিকা এদিনের তাকাজা ফুরা করক ইয়া নগরক আ কিন্তু বেগুনের আগে ফুরা উজ্জুম। আল্লাহ তাআলা ইরশাদ ফরমার কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন ইয়ানি আই নবী আনা খয়দা বেশক আর নওয়াস আর কুরবানি আর হায়াত আর মৌত বিজ্ঞিন তামাম জাহানের রব আল্লাহ তাআলা তাই সাথে খনিকা শরিক নাই আর এ কথা গিনের হুকুম দিয়া গিয়ে আর আই বিজ্ঞিনের আগে কথা মানে কলর বুতি এখত আল্লাহ দায় হার হালত ইয়ানোর কোশিস করিব কি বলে হইলে নিজের ফিকিরাত দে মানহাজ সুন্নত মোতাবেক অন তার খিরদার দে দাওয়াত তরিকায়ও শরীয়তের খেলাফ ন অন হিবা যে হকত দাওয়াতদের তার খিরদারত এগিনের নমুনা ফাজন আর হিবার দাওয়াতম মাঝেও হামিশা তার খুশবু ফাজন এতিন্নান ইয়ানি ফিকির আমলর মনহাজ আর কিরদার দে দাওয়াতের তরিকা যখন হক আর এক হইব তখন আল্লাহ তাআলা চাইলে তীর নিশানা যায় লাগিব আর দাওয়াতম মাঝে কামিয়াবির আসর নজর তাইব ইনশাআল্লাহ। জিহাদর দায়ী হতে মাহফুজ থাকিব জিহাদর দায়ী জিন্দিল্লা খতরাত দে চ্যালেঞ্জ থাকে ইন্দিল্লা মুসিবত বেশি খম মানুষ থাকে ওয়াসায়েল আতিয়ার আর লস্করের তেয়াদ হার এতেবারে নিজত্তিবারও বেশি তাকতওয়ালা দুশ্মনের সাথে মোকাবেলা করা পরে। বেহিস্তা টাইমত জারারে দুশ্মনের মোকাবেলা করি বললা নিজের ফোঁতি রাখি বললা সা হিতারা নিজে মুখালফি করা শুরু করে। তখন বেহি সবর আর হেকমতের জরুরত। ইন সারা জেহাদি সফরত হাই হাই এন এন মুসিবত কল পেশ আয়ে জেগিনত একখানা করি গলতিও বেশি ডর মুসিবত জরিয়া বনে। বেহিস্তা টাইমত জজবাহু সরবরে গালে হয়ে যাগ এ হালত মাঝে যদি দায়েদ মুজাহিদ হকর রাসাতি হটে যাই উৎফারে আর হিবা নিজে জিহাদি দাওয়াতল্লা ডর নুসানি জরিয়া বনিত ফারে। এ নুসানিতি দায়ী অতত বাসি ফারিব যখন হিবার ফিকিরাত মনহাজ সুন্নত মোতাবেক হইব। আর তার খিরদারাদ দাওয়াত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আর সালফে সালেহীন ডল্লা হইব। আর ইয়ান অতত মুমকিন হইব যখন হিবা সুন্নতের এত্তাবা করি বললা এখলাসের সাথে কোশিশ করিব। আর এক হতার ডর থাকিব দেখি বুঝি হইলে আল্লাহ নগরক আর হন গলতি জরিয়া হিবা নিজে হেদায়তী মাহার মুত ফারে। এ নিয়ে আমতরে সিনালো লাগানো জরিয়া হইল দে ওলামাকে রামকল এত্তাবাদ দে নাকার হল সোহবাদ দিনর দায়ের ফিকিরাত দে মনহাজ অতত হেফাজত থাকিব যে তত নিজ দিনরে উন্ডিল্লা ওলামাকে রামকলতি হাসিল করিব যারা তকওয়া আখলাক এলম আদল সমাজাদ্দে বুঝ তজরুবা আর সই ফিতরতর বাবতে দুসরা আহালে এলম আদে কাবিরত আলামাঞ্চর হাসে গবাদি আজা যারা তাআসুবি বদলা নিজর নফসর মনসা মজিন ফতোয়া নদে বলকে হওল আদে আমলর বাবতে আল্লাহর ডর গালেব থাকিব আর সরে সিয়াতর বাবতে গেহরাই এলম রাখিব। এসিফত গিন ওলামা কেরাম কলে হাসল করি ফারিব যারা আহাম জিহাদি মামলা কলত নিজ তরফতি খন ফতোয়া নদে বলকে গিনের বাবতে নিজত্তিবারও বেশি আলমওয়ালা আলেমকলর এত্তাবা করে আর নিজ জবানার আলেমকলর সাথে মশওয়ারাত দে তারাত্তি ফায়দা হাসিল করে। ইন্দিল্লা ওলামায়ে কেরাম উম্মতের মাঝে এখনো মজুদ আছে যদি জিহাদের দায়ী নিজের ফিকির খিরদারদের দাওয়াতের তরিকার বাবতে এ ওলামায়ে কেরামকল এত্তাবা করে তোলে আশা করা যাদে আল্লাহ তাআলা হিবার গুমরাহ নগরিব আর হিবা আল্লাহর হুকুমে দিনাদ্দে জিহাদের খেদমত করি ফারিব। এ জায়গাতে একতা কেন আরজ করা যার কি বলি হলে এখন রত্তত ইমারত ইসলামিয়া আফগানিস্তানের গত তিন যুগ ইয়ানি ৩০ বছরের কামিয়াবি আর মুবারক জিহাদি তজরুবা হলে হোক ইয়া তো খোরাসানাত্তি ইয়ামানাদ্দে মালি শামাদ্দে সোমালিয়া পর্যন্ত ফরি গিয়ে দে আলমী জিহাদর তজরুবা হলে হোক এ তমাম তজরুবা উম্মতর একখান বেশি দামি সবক দে ইয়া নল দে হক ওলামা কেরামকলর এতবাম মাঝে আসল কামিয়াবি লুকাইয়া আছে। ইহা তককে আহাম জেহাদি মজুর খন একখান মশলা ইন্দিল্লা নাই জিয়াদার মুতাল্লাক জেহাদি আমিরক কলে মেহারত সাথে ফাইসালা ন দে। ইহা তককান নুর জিকির গরাজার চলেদ জবানা জেহাদন নাম লই যে বড় ফিতনে ফয় দে ওয়ে যার জরিয়া উম্মতর বেগুনা আর আল্লাহর আউলিয়া কলর পর্যন্ত কতল করছে আর উম্মতর দুশ্মনলরে ফায়দা দিয়ে তার দুহাবাজের বাবতে অত্তর বরে উচারা বুঝি ফেলাই যারা জিকির গর আগে দে ওলামায়ে কেরামত দে জিহাদর কায়দার সাথে নিজরে জুড় রাখে তার উল্ডা যে তারা ও আহলে ফজলাত দে আগেবারে একলতি নিজরে এরাজ গজ্জে আর তারার ফরমানাত দে হেদায়ত কলর মিক্কা মোহতাজর কাবল ন বুঝে তারা খা হেসে নফসরাতত মগলু হয়ে গিয়ে গই আর তারার আকসরে দায়েশ অকলর হাতারত সামিল অনর রাস্তা এখতিয়ার করি দুনিয়ার দাহারত নিজের হাতে বরবাদ করে দিয়ে আর দাওয়াতের দে জিহাদর বদনাম গজ্জে। এখত আল্লাহ দাওয়াতের দে জিহাদের ময়দানত আর যদি এ ওলামায়ে কেরামত দে জিহাদি আমির অকল দরস অকল সবক হাসিল করার থাকি তোলে এ সফর বহুত দূরে পর্যন্ত হেফাজত থাকিব আর আসারের পর আসার খান ফুরব ইনশা আল্লাহ। দাওয়াতের বুতরে গুলু ইয়ানি বাড়াবাড়ি কি আল্লাহ তার ফৈলা সব বলদে মুখাতবতর ভর্তি বেনিয়াজত দে বেপরতা কন ও মোহাম্মতর বাই অকল দাওয়াতের তরিকার মাঝে গুলুয়াদ্দে শক্তি ফৈদনের বহুত সব অকল আছে মগর আসল সব বলদে দায়ের ফিকির আদে আমল আখলাক সুন্নত মোতাবেক নন বুতজ্জা আরেকান সব বলদে মুখাতবতর ভর্তি এরাজত দে বেপরতা কন খনিকা যদি দুনিয়াবি মশালা লই আল্লাহর ওস্তে মানসত্তি বেনিয়াজি এখতিয়ার গজি দেলে ইয়ান তো একখান বালা সিফত কিন্তু ইয়ার জায়গা দাওয়াতের ময়দান ন দাওয়াতের ময়দানত মুখাতবকলতি বেনিয়াজ আদে এ রাস্তা কন্ন সা বলকে উম্মতাল্লাহ বালাইয়া দে হামদরদিতা কন সা দায়ের দুনিয়ার দা আখরাতর কামিয়াবিল্লা শর্ত হইল দে হিবা নিজল্লা জিয়ান ফসন করে আরেকজনুল্লাহ ইয়ান ফসন করিব। একজন দায়ী যখন দরদওয়ালা ও মানুষ হিবার দাওয়াতের উপরে লাভবে খাওয়ানোর মিক্ষা কোশিশ করে, এহত আল্লাহ নিজের দাওয়াতরে ফায়দাবান আর বালা হিসাবে পেশ করার ফিকির করে। হিবার মেসাল ও ডাক্তর ডলান যারা সিরিফ ব্যারাম ধরনার দে এলাস গরণের এলান দিয়ে চলে যাগই, বলকে হিবা ও ডাক্তর ডলা জিবা দিলে জানে ব্যারাইমারে এলাস করে, ব্যারাইমার খেদমত করে, থাল্লা চিন্তা করে, ব্যারাইমা প্রতিবার আহ হইবার ফোঁয়াতি ফোঁয়াতি তার দিল ফাটি যাগই, লাস্ট পর্যন্ত ব্যারাইমারে বাঁচাইবার কোশিশ করে। গুলুম মাঝে মুক্তলা মানুষ সকল নিজের দাওয়াতের খনিকা কবুল গজ্জে নাকি নগরে ইয়ানোর পরবা নগরে ফকর ওরে কায়েম আছে বলে গুমান করে, দিলর হালত আদে নিয়তর তালাশ করে নসা দাওয়াতর হক আদায় গজ্জে নাকি নগরে, দাওয়াতর বাবতে নিজের হতাত দে হামত হন গলতি অন্য খন রসুল সাল্লাহ আলহি ওসাল্লামর সুন্নতর খেলাফ অন্য খন, দাওয়াতর বুনিয়াদ জিহালত আদে অজানার ওরে অন্য খন, হতা হনত তরিকাত জিয়াদতি অন্য খন, এতামাম হতাগিনত্তি বেপরুয়া আর নিজরে আফজল গুমান করি মুখাতাবরে হকর দাওয়াত পেশ গরণ। ইন্দিল্লা খিয়া লাগিনে ফখর আদে তকব্বুরি লই বদলি দে আর সখতর ও সরসারা নিজের দাওয়াতর এলান করে। কুরআন হাদিস মোতাবেক দায়ের যে তবিয়ত তাই গিনর বিলকুল উল্টা, আম্বিয়া কারামলর এক এক ফর ধরে বাসাই বললা ফিকির থাকিত, এ মুসদর হাতে তারা রাত দিন এক গড়ি ফেলাইতো, মানুষ সকলের হেদায়তর রাস্তার উপর আনি বললা তারা বিজ্ঞানী বেশি দুঃখ বদাস গজ্জে, তারা রায়তে উড়ি উড়ি কমল্লা হেদায়ত মাগিত, রসুল সাল্লাহ আলহি ওসাল্লামে এ ফিকিরত এত বেশি পেরেছানি তাকিত কি বলে হইলে আল্লাহ তালা নিজে হাতাস্তানি তার গবাদের। أعوذ بالله من الشيطان الرجيم فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا أو نبي زودي ترى يعني كافر قلي إخوتا جنر بوري من نواني فلي أتفاري وني ترى رپرشان بوري نزوري حلق قرد با رسول صلى الله عليه وسلم إدارة درمكة كنا قرد نظر قرى مستقل رجمدان يهودي ورد الله سخت دشنر خلاف حضرت علي رضي الله عنه روانا قرر এত্তম মাজিও নসিহত গরদ দে লাইন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন আন ইয়াকুনা লাকা হুমরুন নাআম, ইয়ানি আল্লাহ তাআলা যদি তোয়ার জরিয়া একজন মানুষের হেদায়েত দে ইয়ান তোয়াল্লা বলি লালুনতিবার বেশি আফজল। দুসারা সবব হম বুজাত দে নুসরতর গলত মানি মুরাতলন দাওয়াতের উসলুবত গুলো আয়নার দুসারা সবব বললে হম বুজন আল্লাহ তালার শরিয়াত দে তকবিন উসুলের মুতালক যার আলম আছে হিবাই জানে কি বলি হলে জিহাদর কামিয়াবিল্লা আল্লাহ তালার বাদে নিজরে মুসলমান আওয়ামর নুসরত আদে তাঈদর মোহতাজ বুঝা হরিব, হিবাই জানে দে মুমিন কলর তাঈদ আল্লাহ তালার নুসরতর এক্কান সুরত যেন নাকি আল্লাহ তালা ইরশাদ ফরমার হুয়াল্লাযী আইয়্যাদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, ইয়ানি হিবা উল দে ও জাতে পাক জিবাইয়ে তোমারে নিজের মদত আদে মুমিন অক্কল জরিয়া মজবুত করে দিয়ে, এহত আল্লাহ ইবাইয়ে এ তাই ধরে হাসিল করিবার কোশিশ করে। ইয়ান আল্লাহ দাওয়াদ শুরু মাঝে রসুল সাল্লাহ আলহি ওসাল্লামে জেতত মক্কার মেলাম মাঝে আরবর কবায়েল কলরে দাওয়াত পেশ করত, তখন সাঁতে সাঁতে ইয়ান দরহাজ করত মাইয়ুমিনি মাইয়ানসুরুনি, ইয়ানি আর এখনে ফানা দিব আর এখনে মদত করিব, তই আম মুসলমানরে নিজের মদত আদে তাঈদ গরিয়া বানন শরাই আর আকলি তাকা যাইও, শরিয়তের সীমার ভিতরে থাকি মুসলমান আওয়ামকলরে নিজের জিহাদি কাফেলার হিসা বানাইবার কোশিশ গরন ওয়াজিব খারাপ দিয়া গিয়ে, মগর জিহাদি দাওয়াতত সখ্তি গরিয়া অলর মিক্কা কানা করে নজর গর কি বলি হলে তারা একালা হয়েক ডজন ইয়া হয়েক শত আফরাদে নিজে বাজে ফুরা দুনিয়ার মুসলমান কলরে নিজের মুখালাফি বানাইল, আবার ফুরা দুনিয়ার বরে গালেফনের খোয়াফ দেহে তারা কুফুরি নিজাম খতম করা আদে নিজামে শরিয়া কায়েম করার ডলিয়া ডর ডর দাবিও কল করে, কিন্তু এ হামল্লা পাবলিক আদে আমদিনদার অলরে নিজের সাঁতে শরিক গরিবার খন গেরাই কোশিশ নগরে, হাকিকত অলদে আওয়ামরে শরিক গরণ সারা নিজামে কুফর খতম করা আদে নিজামে শরিয়া কায়েম গরণ তো বোধ দূরে নিজের তাহারি করে পর্যন্ত বেশি দেরি ফোন জারি রাখি না পারিব। শেখ আইমান আজ্জাওয়াহির হাফিজাহুল্লাহ শেখ আবু মুসাব আজ্জারকাওয়ি রাহিমাহুল্লাহর হাসে তখন একখান শ্রেণী লেখকে যখন তাই আমেরিকার ইরাকত তাখন নামমকেন বানা দিয়ে আখের আঞ্জাম আমেরিকা ইরাকত্তি দেয় বললা তৈয়ারি লর, জিয়ানত শেখ আইমন জওয়াহির হাফিজাহুল্লাহ হয়ে দে জেত আরায় দুই হাজার মিক্কা নজর করি, ইয়ানি আমেরিকার ইরাকত্ব নেলাই দন আর ইরাকত ইসলামী মারা কায়েম গরণ, তখন আরা দেহিয়ম দেখি বলি হলে আল্লাহ তালার মদতাদে তৌফিকর বাদে মুজাহিদুল্লাহ বিজ্ঞানত্তি বেশি আহাম আর মজবুত আঁতিয়ার উল্দে হিরাকাদ্দে তার আতেহাসর মুসলমান আওয়ামকল তাইদ আর আল্লাহ বলি জরুরি উল্দে হে তাইদরে হেফাজত গরণ আর শরীয়তর সীমার বুতর তাকি ওরে হে তাইদরে সাম্মের মিক্কা বাড়াইবর কোশিস গরণ ইয়ানের বাবতে অনুর খেদমত মজে হয়েকান হতা আরজ গরির ফইলে হতা উল্দে ইয়ানত হন শুবানায় কি বলি হলে ইরাকত ইসলামর গলবাই আর খিলাফত আলামিন হাজিন নবুয়া কায়েমর বাবতে মুরতাদ হুকমরান অলর খেলাফ জিহাদ গরণ সারা তারারে হটন মুমকিন ন ইয়ান হাকিকত কি বলি হলে আওয়ামর তাইদদের নুসরত সারা এ আজিম মসুদরে হাসল গরণ মুমকিন ন যদি হন অত আওয়ামর তাইদদের নুসরত সারা গালেব অলিও কিন্তু ইয়ান বেশি দিন বাকি ন থাকিব যে হন টাইমত এ গলবাই শেকস্থলই বদলি জেগুত পারে দুসরা কথা যদি জিহাদি তাহারিকর সাথে আম পাবলিকর তাইদ ন থাকে তলে এ তাহারিক মানসর নজরতি দূরে যাই এক টাইমত হতম জাগই এ হালতত জিহাদি তনজিমাদ্দে দেশের ওরে মুসলত অন্যা জালেম তপকাত দরমিয়ান সলত দে এ লড়াই হতম জাগই এককান হতা মনত রাখা ফরিব দে হুকমারা নকলে হার হালতত আমরে জিহাদি তনজিমাদ্দে জিহাদি তাহারিকর বাবতে বিলকুল গাহল রাখি বল্লা সা আর আর ওরে মুসলত আসে দে জালেম সে কোলত তপকা ইয়ান ওরে সা হল্লা বলি হলে তারাতি জানা আসে দে জিহাদে তাহারি করে খতম করান মুমকিন ন কিন্তু এ তাহারি করে দুহা বাজিয়াত দে তাকত জুড়ে আওয়ামর তাইদ তু দূরে রাখন মুমকিন এহত আল্লাহ এলারাত আর আল্লাহ জরুরি হল দে আম মানসরে আর আর ফতি শরিক গরণ জিহাদি তাহারি কর জিম্মাদারি মাঝে তারারে শরিক গরণ আর আরাতি ইন্দিল্লা হামকরত্তি বাসে থাকা ভরিব জিনে আর আর এ আজিম তাহারিকত্তি আম মানসরে দূরে করি দে আরেক জায়গাত শেখ হইয়ে দে গেরিলা হামলা করে ইয়া মুজাহিদ অলত্তি যদি ফিসা হড়া ভরে ইয়া নরবরে তারাত্তি পরেশান অন্ন সা কেল্লা বলি হলে তার আল্লাহরাই হল দে আম মানসরে নিজের ফোঁদি শরিক গরণের লড়াই জমিন দখল গরণের লড়াই ন তেসারা সবাব মুদারতাত দে মুদাহানতের মাঝে ফরক নগরণ দাওয়াতত গুলু ফদেওনর আরেকান সবাব হল দে মুদারতরে মুদাহানত বলি বুঝন হালাকে দুনিয়ানত ফরক আছে একখান হল দে জায়েজ আদে ভালা আর দুসারা গান হল দে না জায়েজ আর হারাম ফরক এগিনরে দায়ী অর জেহেনত রাখুন জরুরি ইমাম কর্তুবী রাহিমাহুল্লয়ে মুদারতাত দে মুদাহানতের মাঝে এবাফে ফরক বয়ান গজ্জে আল ফারকু বাইনাল মুদারাতি ওয়াল মুদাহানা أن المداراة بذل الدنيا لصلاح الدنيا أو الدين أو هما معا وهي مباحة وربما استحبت والمداهنة ترك الدين لصلاح الدنيا مدارة دي مداهنة ترمزي فرق يان كي بده لي مدارة أول دي دنيا دي دين يا دنيا نرفايد الله نزر دنيا ري قرباني دون ار اكسي مول دي جائز ইয়া বাজে অত্তত মুস্তাহাব ও জাগই আরেক মিক্কা মুদাহানত তার মতলব দে দুনিয়ার ফায়দাল্লা নিজর দিনরে কুরবানি করি দন হাদিসে মুবারকাত ওয়ারদে কি বলি হলে মানুষের সাথে মুদারত গরণ সদকা সোয়াফ মুদারাতুন নাসি সাদাকাতুন শারহে হাদিস ইবনে বাতাল রাহিমাহুল্লাহ হদে আল মুদারাতু মিন আখলাকিল মুমিনিনা ওয়া হিয়া হিফযুল জিনাহ লিন্নাসি وترك الإغلاذ لهم في القول وذلك من أقوى أسباب الألفة مدارت قل دي مؤمن الأخلاق ركن إسا تار مراد من شو سمي نزر حضر جو كيدون ار خطا و ترات ترساتي سخت نگران صفات يان بيشاك ادر محبت فايدا گران ار برو اکن زوريا توي مخاطب ار مخالف ار بور صبر گران ار دعوت دانات নরমিয়াত দে এন বেহত তরিকা এখতিয়ার গরণ কি বলি হলে জেড়ে হক তরফ দাওয়াত ফাজাইব আর মুখাতবর গুমরাহিরিও হনত্তে সই হওয়া না যাইব এগিন দে মুদারত এগিন তারিফ লায়েক কিন্তু যদি এ নরম সুরক সাথে বাতিলর হক আর হকর বাতিল হওয়া যা তলে ইয়ান উল্লে মুদাহানত আর ইয়ান মানা এহত আল্লাহ দাইল্লা বলি মুদারত দে মুদাহানত সীমারে জানন জরুরি তাকে মুদারত নামে মুদাহানত নাফান আর মুদাহানতের মুখালফি করতে যাই মুদারতরিও সারি না দেফান আফসোসর কথা কি বলে হলে এজবানত বাজু আহলে দিন দাওয়াতের মসলাহাতের নাম দি জমহুরিয়ত ওয়াতানিয়ত সেকুলারিজমের পর্যন্ত সাবুট গড়ে দেখা যা কুফুরি নিজামের খেলাফ মোকাবেলা আর মুখালফি জরুরি কিন্তু এ হজরত হলে তারা সাথে মুয়াফেকত আর মদতর সুলুক জারি রাখে। আজ যদি খনিকা ফরজর দাওয়াত লাভবাইক হয় এ বাতিল নিজামর খেলাফ বাইর আর এ নিকৃষ্ট কুফুর রাস্তার রেখাওয়ট বনি জিহাদর রাস্তা নেলে তখন মানুষ এগিনে তারার ওরে ফসাদর এলজাম লাগা। এ জমহুরিয়ত আর ইন্ডিল্লা মানুষের বানাইয়া নিজাম অকলত শরিকন আর সাবুট গরন শরীয়তের খেলাফ হাম, কিন্তু আফসোসের কথা বলতে এ তমাম গাইর ইসলামী হামরিও দিনের মাসলাহাতের নাম দি ইসলামী সাবেদ গরাজার এ কিসি মলদে মুদহানত আর ইয়ানলদে ও সখত বরবাদি জাজরিয়া আজ্জা আল্লাহ শরিয়ত মগলুব আর গাইরুল্লার নিজাম গালেব। এহত আল্লাহ মুদহানতর ফরিস মানুষের সামনে জাহের গরনাত দে তার মুখালফি গরণ জরুরি আর মুজাহিদ অলত্তিও হামিশা তার বাবদে হুঁশিয়ার থাকুন জরুরি আর ইয়ানত্তি বোধ দূরে থাকা ফরিব। আরেক মিক্কা মুদহানতের মুখালফি করতে করতে আর বাজু কাফেলা মুদারতরিও মুদহানত হিসাবে বোঝা শুরু করে দে। দাওয়াত সহি তরিকা বল দে বাতলরে উজুজু বাতিল খন আর হকরে উজুজু হক হন, ইয়ার বাদে হকর মিক্কা দাওয়াত দন আর এ ফুরা দাওয়াতি হামরে শরীয়ত মোতাবেক গরন আর এ দাওয়াত নরমিয়া দেহাম নরদি সাঁতে হেকমার মোতাবেক অ জেহরাত তওয়াজুন মুখতারিফন জরিয়া একিসিমত দাওয়াতের বরিও বোধ কিয়া মুদাহানতের লেভেল লাগাই দে তার হাসে এ দাওয়াত কাবিলে কবুল ন। এহত আল্লাহ তার জেহেন অত্যত এতমিনান অ যখন দাওয়াতের তরিকা আর সুলুক দুনিয়া তাবারে শক্তি সাঁতে পেশ আয়ে যে দাওয়াতত মুখাতব সাঁতে বালায়ের দেহামদরদি ন থাকে বলকে হিংসা নাফরতি দুশ্মনী আর হেকারতি ফাজা। এগিনরে তারা দাওয়াতের বেহতর তরিকা হিসাবে বুঝে হালাকে এগিনল দে গুলু ইয়া হত্যা যাওয়াজে এগিনের জরিয়া দাওয়াতের মসুদ হতম হয়ে যাগই আর উল্ডা জিহাদ অনুষ্ঠান এ তাম সিসর ওয়াজা আর সব বলদে মুদারতার দে মুদাহাতের মাঝে ফরক নগরন। সাইল্লম্ব সবব জলদিবাজি আর দাওয়াতের বাবতে জিহালত দাওয়াতের তরিকাত শক্তি ফৈদাওনর আরও একখান সব বলদে জলদিবাজি গরন আর বোত অত্তত বালা দা আইও এহামত মুবতলাও জাগই যখনই বা দেহে কি বলে হলে দিনদার মানুষ খাস করে ওলামা একরাম আর দিন সিয়াসি জামাত অকল তার সাঁত ন দে তারা সুপ মারি তাকে আর তারা সাঁতে কোনো মজুর ওরে এখতলাফ রাখে তখন তার সবর হতম হয়ে যাগই আর তার দাওয়াতত শক্তি আদে কঠিন ফুদে হয়ে যাগই। আরা যদি দাওয়াতর তারিখরে হাকিকতরে সামনে রাখিতাম তাহলে আরা দাওয়াতত শক্তি আদে কঠিন এখতিয়ার নগর জুম কি বলি হলে যখন এন হন এনকেলাফ ফুদে হইয়ে জিবা আগর নিজামল্লা বলি খতরা বনে তলে এ দাওয়াতত শরিকন আমল্লা বলি আসান ন এখন সলদ্দিন নিজামর সাথে মোকাবেলা করার মানি উল্লে তাম বালা মুসিবত নিজের ওর ডাহি আনন। এহত আল্লাহ ইন্দিল্লা দাওয়াতের জরিয়া মানুষ তিন তপকা তকসিমো জাগই হলে তপকা যারা হাসারে ফসন গরয়া আর বলন্দ ইম্মতার দে ফাক্কা এরা দাওয়ালা সিরিফ তারা এ দাওয়াতের সাঁত দে ইতারা নিজে নিজের ওরে মুসিবতর ফাঁদ তুলি বললা আগে বারে আর এক কিসিমের মানুষ হামেশা হমই থাকে। দুসারা তপকা যারা লেডারের কুরসিতে আছে ইয়া সরদ্দে নাজামর সাথে যারার মফাদর তাল্লুক আছে জামাতি বা এ তাহারিকর মুখালফি করে আর এ তাহারিকরে খতম করি বললা ময়দানত লামে। তেসারা তপকা বলদে যারারে মামুলি জিন্দিগি মশগুল করে রাখে এগিনের বুতরে বাজুকিয়া হকাত দে বাতেলর দরমিয়ান ফরক করার হাহেস রাখে আর হক সাত দনের এরাদাইও রাখে কিন্তু তারার ওরে তাকতওয়ার লেডার অলার খফ গালেফ থাকে। এহত আল্লাহ বেশি ফায়দারে কুরবান করি বেশি নোসানিরে বদাশ করি বরুয়ার তৈয়ার ন যতকুম পর্যন্ত এ তাহারিক মজবুত ন এতকুম পর্যন্ত তার বুতরে জাহের বাহের দাওয়াত কবুল করার জজবা ফৈদা ন। এবার হালত বদলিবার ইন্তদার করে যখন এ তাহারিক মজবুত হওয়া শুরু তখন এতাবকার মানুষ হল জমাতে জমাতে নুসরাতাদে মদত করি বললা আগে বারে ইয়ানল দে ও তারিখ জিয়ানর ওয়ারে রসুল সাল্লাহু আলহি সাল্লামর মুবারক দাওয়াত দে এ দাওয়াতের আজিম শান কাফেলা গুজর গিয়ে যেতুকুন পর্যন্ত কার মুশ্রিক অলর তাকত ঠুরা ঠুরা ওই নজাগই এতুকুন পর্যন্ত মুসলমানের গন্তি ক্ষমাশীল। তার বাদে যখন মক্কা ফতা হইয়ে ইদা জায় নসরুল্লাহ ওয়াল ফাতহ তখন জমাতে জমাতে মানুষ সকল মুসলমান হওয়া শুরু হইয়ে ওয়ারাইতা আন-নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা তোই আকসর আম মানুষ সাই দিনদার তপকা হোক তারা সুপ্তাকা ইয়া তারার খর মজুর ওরে এখতলাফ গরাজ জরিয়া জিহাদর দায়ক কল সবর আড়াই নফারিব খন তৎ ইন্দিল্লা ন দেখি বলি হলে জিহাদর তাহারিক মুশকিল মরহালা তাই গরের আর সমাজের আকসরে তারা সাঁতে আসিল। এহতাল্লা আহারাত্তি এ আকসরিত সাঁতে খুদিল আফওয়া ওয়া আমর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন ওরে আমল গরন সা খুদিল আফওয়া মানি জিদ্দুর ফারে মদত আর খাইর হাহি বা অনসাঁতে গরের এগিনোরে শুকুরিয়া সাঁতে কবুল গর ওয়া আমর বিল উরফি হামদরদ সাঁতে দাওয়াত তাহারিজ এসলা আর রাহনুমাইর হাম জারি রাখ দলিলা দেখির দার জরিয়া তারার আকল আর দিলরে কাবু গর ও আরিদ আনিল জাহিলিন তারের বুতরে যারা জুবান আদে হলম জরিয়া নিজের জিহালতরে জাহের করে তারার সাথে মশগুল নয় অনর আকল বুদ্ধি আর আতিয়ার অকল সিরিফ কুফুরি নিজাম হতম করার হাতের ইস্তামাল অনসা জিহাদি তাহরিক সাম্যে আসল রেখাওয়ট আরা একথা মানে কি বলি হলে দিনদার লেডার অলর এত্তবকা শক্ত দুনিয়াদার ইয়ান আহারা মানে কি বলি হলে মজমুয়ে এতেবারে এ দিনই সিয়াসি জামাতকলর মনহাজ সই ন তারা জরিয়া কুফুরি নিজাম তাকতওয়ার অর তাগুতি নিজামে তারার ইসলামর খেলাফ ইস্তামাল গরের এখতার বলে বিজ্ঞান এত্তফাক বিয়ারাম তাইন গরার বাবতে খনকিয়ার এখতলাফ নাই সুয়াল অলদে এলাজর তরিকা লয় যদিও অনে সেকুলার তবকা জালেমি নিজামর ফারাদয়াকলর সারি এ দিনদার অল সাঁতে দুশনী শুরু কর আর তারাই খেলাফ তকফিরর ফতোয়া জমা কর তলে ইয়ান এলাজ ন বলকে বিয়ারাম বাড়াই ফেলন এখন রত্তত জিহাদি তাহরিক সাম্যে এজামত রেকাওয়ট ন ইতারা খতমলিও অনর হাম হতম নইব এ জায়গাত আসল রেকাওয়টল দি অতমাম বিধর্মী লেডার কল যারা আতিয়ার জুলুমাদ্দে নিজের কেরিয়াগজ্জা কাতল কল জরিয়া জিন্দিগির তমাম রাস্তা কলরে কবজা করে রেখে ইতারা আম মানসরে বন্দুকর মাথার বোরে গোলাম বানে রেখে কুফরদ্দ নেফাক মরহা এ লেডার তপকা টিয়া হুঁসার গোলাম এ জর্নেল কল আর মুসলমানরে কতল গরোয়া ভাড়া গজ্জা এ কাতেল কল এগিন বেগিনল দে অখতরনাক বলা জেগিনর ওজুদ জরিয়া তমাম ফসাদর গুজ্জা এ কুফুর নিজাম কায়েম আছে ইতারা ওলদে অদু খাবাস তপকা যারা নিজের ফুরতির দয়াশিরে বাকি রাখি বললা তমাম দিনদার জমাতরে আর খেলাফ লাগা দিয়ে এ দিন দুশনলে সাথ দে আর দিনদার জমাতর খেলাফ মশগুল থাকি আর এ বেদিনল বাসি যোগ তার বাদে দিনদার অলর আপসত এখতলাফ দেখাই আসল দিনর খেলাফ এলজাম দে আর সালবাজি করা শুরু করে কি বলে হলে নাউজুবিল্লা তারা হদে তমাম এখতলাফর গুজ্জল দে ধর্ম এহতাল্লা দিনদার অকল আপসত জগড়াত মশগুল মতলব একটিরে দুশিকার যখন এ হালত হইব তখন আর দাওয়াতর গলা হাড়ি বললা বেদিন ন বলকে দিনদারে কাফি হইব আর আজ এত বেশি দিনদারের খেলাফ ফতোয়াদ্দে জগড়ার ময়দান গরম রাখুম এত বেশি দাওয়াতর বুতরে এসকাল ফয়দা হইব আর নিজের টার্গেট তি দূরে যাই মই ইয়ার বাদে আর দাওয়াত বেশি জলদি সাঁতে কোরাই খারাই একগুল্লা ওই খতম হয়ে যাইব এহতাল্লা এ দিনদার জমাত সাঁতে ফতোয়া জুবান লই ন বলকে দাওয়াত জুবান লই পেশাসুম দমকি হেকারত আর গালি গুলুস ন দলিরা দেহান্দর দিসাতে দাওয়াত দনরে শিখি লইম তার মুতালেক শরীয়তর আহকামও জানিলন জরুরি তাকে হার হালত এতেদালের ওরে কায়েম থাকি পারি।